السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما دير آلوچونا زكاة بشيوك أمرا شروع كوري چلن جيتا ايبون ستا چول چه ايبون قائد دين چول بي زكاة اللو اللار حق مالير مده আল্লাহর হক। আর আল্লাহর হক বলতে আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন হক তাদের হক। এই মাল দ্বারা কারো মনোরঞ্জন করা যাবে না। মনোরঞ্জন মানে কাউকে খুশ করার জন্য দিলাম, তার মানে সে হকদান নয়। উদ্দেশ্যটা কি? তা সে খুশ হবে, তার হৃদয়কে আকর্ষণ করার জন্য দিলাম, মানে নিজের দিকে আর কি। তাছাড়া অমুসলিমের হৃদয়ে আকর্ষণ করা যায়। স্বার্থ রক্ষার জন্য না হকদারকে দিলাম চলবে না, দেওয়া বৈধ নয়। বৈধ নয় জাকাত আদায়কারীর নিজের কোন উপকার সাধন অথবা অপকার অপসারণ। জাকাত দিয়ে আপনি নিজের কোন বিপদ দূর করবেন বা কোন উপকার আনয়ন করবেন, এটা ঠিক না। হালাল নয় ওই মাল ব্যবহার করে নিজের মাল বাঁচানো। তার মানে চুরি হয়ে গেল, আপনি জাকাত দিয়ে পূর্ণ করলেন। ঋণে হয়তো কেউ মেরে দিল ঋণ, আপনি তাকে জাকাত দিয়ে পরিপূর্ণ করলেন, এরকম জায়েজ না। কখন জায়েজ না জায়েজ যা পরের কথা আসছে, কিন্তু আমভাবে এখন বুঝুন যে এইভাবে নিজের মাল বাঁচানো জায়েজ না। ওই মাল আদায় দেওয়ার সময় তার সঠিক হকদার নির্বাচন করতে হবে, মনকে উন্মুক্ত উদার রাখতে হবে, আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্ত হতে হবে, তবেই তার জাকাত আদায় হবে, তবেই মালের জাকাত আদায় হবে। মহান আল্লাহ জাকাতের হকদার যারা তাদের কথা কোরআন মাজিদে উল্লেখ করে বলে দিয়েছেন। যাকাতের হকদার কয়জন? কোরআনে আট জন। সূরা তাওবা ষাট নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকিম। তার মানে সাদকা বা যাকাত কেবল তাদের জন্য, কারা? যারা ফকির অথবা মিসকিন। কোরআনে দুটো শব্দ ব্যবহার হয়েছে, ফকির এবং মিসকিন। ফকির কাকে বলে? দুটোর মধ্যে পার্থক্য আছে না একই জিনিস? ফকির মিসকিন একই জিনিস, দুটো পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ফকির কাকে বলে? নিঃস্ব, যার কিছুই নেই, মানে এক বেলারও খাবার নেই, কেউ দিলে খাবে না হয় খাবে না, একে বলা হয় ফকির। আর মিসকিন কাকে বলে? যার এক বেলা জোটে এক বেলা জোটে না। না, এতিমের কথা আলাদা, এতিম বড় লোক হতে পারে, কিন্তু ফকির মানে এতিম ফকিরও হতে পারে, মিসকিনও হতে পারে, বড় লোকও হতে পারে, বুঝতে পারলেন? অতএব এতিম বড় লোক হলে তাকে আপনি জাকাত দেবেন তা না। মোট কথা হল ফকির হল নিঃস্ব, যার এক বেলারও কিছু নেই, আর মিসকিন হল যার এক বেলা জোটে এক বেলা জোটে না। সাদকার কাছে, সাদকার কাজে সংশ্লিষ্ট কর্মচারীর জন্য, তার মানে জাকাত আদায়ের জন্য তাকে রাখা হয়েছে, জাকাতের দেখাশোনার জন্য রাখা হয়েছে, তাকে কিছু বেতন দিতে হবে, ওখান থেকেই দেওয়া যাবে। যে জাকাতের মাল অতএব খাওয়া যাবে না তা নয়, যেহেতু সে পারিশ্রমিক নেবে আর জাকাত একটা ফান্ড তৈরি করা হয়েছে, সে ফান্ড থেকে তাকে জাকাতের মাল দেওয়া যাবে। যেমন যারা আদায়কারী আছে, আদায় করে করে নিয়ে আসছে, তারা একটা পার্সেন্টেজ কিংবা বেতন পেতে পারে। তাহলে গেল ওয়ালা আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক। ওই যে বলেন না মনকে আকর্ষণ করা, দেখলেন যে অমুসলিম তাকে ইসলামের দিকে আপনি আকর্ষণ করবেন, কিছু পয়সা দিলে সে হয়তো ধীরে ধীরে ইসলামের দিকে, আপনার নিজের দিকে না, আকর্ষণটা কার দিকে? ইসলামের দিকে, নিজের দিকে আকর্ষণ উদ্দেশ্য না। তাহলে তাকে দেওয়া যাবে, যদিও সে কাফের, কাফেরকে দেওয়া যাবে না তাই না, কিন্তু এ কাফের হলেও তাকে দেওয়া যাবে। ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য। তার মানে একটা লোক দাস আছে, দেখুন ইসলামে দাস প্রথা আছে, কিন্তু দাস প্রথা যাতে মানে মানুষ দাস দাসত্ব মুক্ত হয় তার বহু চেষ্টা করেছেন। এই জন্য এই করলে দাস গোলাম আজাদ করতে হবে, এই করলে গোলাম আজাদ করতে হবে, বহু রকমের বিধান আছে। তার মধ্যে এখানে যে দাসত্ব মুক্ত করার জন্য কোন মানুষকে জাকাত দিয়ে যে তার যে মুনিব বা মালিক বা প্রভু তাকে টাকাটা দিল, নিজেকে দাসত্ব মুক্ত করে নিল, তা দাসত্ব মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে। ঋণগ্রস্তের জন্য, কেউ ঋণে পড়েছে, সেই ঋণ যতক্ষণ যে পরিমাণে সে ঋণ করেছে সে পরিশোধ করতে পারছে না, সেই পরিমাণ ঋণ নিয়ে তারপরে কি বলে সেই পরিমাণ জাকাত থেকে টাকা তাকে দেওয়া যাবে এবং ঋণ পরিশোধ করতে পারবে। আচ্ছা, আর এরই মধ্যে আছে গারমিনা, ঋণ তো বটে, আর একটা ধরা যায় যে অর্থ সংকটে পড়েছে, মনে করুন যার জরিমানা করা হয়েছে, জরিমানা বলতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তার জরিমানা হলো 1 লাখ 2 লাখ রিয়াল, সে বেচারি তার কোথায় পাবে, তখন সে কি করলো, জাকাত আদায় করে সেই জরিমানা বা অর্থদণ্ড আদায় করল। আপনারা শুনেছেন দেখেছেন, তবে কতটুকু পরিমাণ আদায় করতে পারবে, যতটুকু পরিমাণ তার দরকার, তার বেশি না। আপনারা শুনেছেন যে এক লোকের অ্যাক্সিডেন্ট হলো, তারপরে সে মোড় থেকে কাগজ নিয়ে আদায় করতে লাগলো, আদায় করতে লাগলো, শেষকালে ওই আদায়ের টাকাতে গাড়িও কিনল। শুনেছেন আপনারা? হ্যাঁ, আপনারা অনেকে চোখে দেখে থাকবেন, শুনে থাকবেন, নাম বলছি না। তো আদায় তো করলো, আদায় করে করে ঋণ কি বলে যে অর্থদণ্ড ছিল সেটা পরিশোধ করলো, উপরন্তু একটা গাড়িও কিনল। তো এরকম জায়েজ না। আপনার ঋণ আছে, আপনি সবাইকে বললাম ভাই আমি ঋণগ্রস্ত, জাকাত দেন, জাকাত দেওয়া হলো, তবে ঋণ পরিশোধ হয়ে গেছে, তাও আপনি ঋণগ্রস্ত বলে চেয়ে যাচ্ছেন, কিংবা ঋণ পরিশোধ করার আগে আপনি চেয়ে যাচ্ছেন, অত ঋণ পরিমাণ টাকা আপনার হয়ে গেছে, কিন্তু না, ঋণ পরিশোধ করার জন্য যে টাকা আপনার জন্য হালাল সেটুকু হালাল, বাকি আপনি যদি খান তাহলে আপনি কি খাবেন, হারাম খাবেন। আল্লাহর পথে সংগ্রামকারী, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহ এখানে পরিষ্কারভাবে জিহাদ বলেননি, কিন্তু অনেক তফসিরে আছে ফি সাবিলিল্লাহ মানে কি জিহাদ, ওনারা বলেছেন জিহাদ, শুধু একটা খাতকে নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু সংগ্রাম শুধু জিহাদ দিয়েই হয় না, জিহাদ বলতে কেতাল যাকে বলছে, বা জিহাদও বহু রকমের আছে। তো আল্লাহর পথে জিহাদ যেটা হবে, যত রকমের জিহাদ আছে সব কাজ জিহাদেই কি ব্যবহার করা হবে, জাকাত ব্যবহার করা যাবে। আর ফি সাবিলিল্লাহ ওয়াবনিস সাবিল, আর মুসাফিরের জন্য, মুসাফির সে হয়তো বাংলাদেশে বিশাল ধনী লোক, সৌদি আরবে এসে একটা পয়সা নেই তার পকেটে, হয় না, হয় না, তো তাকে জাকাত দেওয়া যাবে, তাকেও জাকাত দেওয়া যাবে। মনে করুন তার বাড়িতে মানে দেশে অনেক পয়সা আছে, বা নিজের ঘরে অনেক সে বড় লোক, কিন্তু পথে কোথাও যাচ্ছিল বহু দূর রাস্তাতে তার সব লুট হয়ে গেছে, তাকে জাকাত দেওয়া যাবে। এই মোট হল কত 8 প্রকার। আচ্ছা, এই হল আল্লাহর বিধান, আর আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়, আল্লাহ আলিমুল হাকিম। এবার আপনাদেরকে মোটামুটি আবার সংক্ষেপে একবার বলা হলো, আবার নতুন করে বলছি, নম্বর 1 কি হল, ফকির। ফকির বলতে সেই লোককে বোঝানো হয়েছে যার অর্ধেক বছর চলার মতো রুজি নেই, এমন লোককে তার পূর্ণ বছর চলার মতো মাল দান করতে হবে। যার অর্ধেক বছর চলার মতো মাল নেই, এটা একটা কথা। আর বললাম কি, যার কিছুই নেই মানে একবেলাও নেই যে সে খেতে পারে, ওই আনে বলে খেতে পায়, মানে নিঃস্ব আর কি। আর মিসকিন কাকে বলে, 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি খাবার মতো অর্ধেক বছর বা তার বেশি দিনের রুজি আছে কিন্তু সারা বছর চলার মতো নেই, চলে না, এমন লোককেও তার পূর্ণ বছর চলার মতো মাল দান করা যাবে। পূর্ণ বছর চলার মতো মাল দান, মিসকিন, সাধারণত মিসকিনরা এমন হয় যে চাইতে পারে না, মানে হাত পেতে চাইব এমন হয় না। কোরআন মাজিদে এই ধরনের একটা লোক, এই শ্রেণীর লোকদের প্রশংসা করা হয়েছে, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি, হ্যাঁ, ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফ তারিফুহুম বিসিমাহুম লা ইসআলুনা আন-নাসা ইলহাফা। তাদের আলামত আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ কিছু নিঃস্ব মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় আটকে পড়েছে, কেউ ইলেম সন্ধান করছে, কেউ জিহাদ, যাই হোক এভাবে আল্লাহর রাস্তায় আটকে পড়েছে, তারা হাত পাততে পারে না, দরজায় দরজায় যেতে পারে না, এ নয় আমার কাছে চাই না তো দেবো কেন। আমার গ্রামের এক লোক বলছে, দেখুন এটা ভুল হয়ে গেল, যে অমকায় ওকে তো দেওয়া উচিত, চাই না তো কি পাবে, চাই না তো কি পাবে, না তুমি দাও, খোঁজ নিয়ে দাও, তুমি জানো না যে তুমি যদি পেট ভর্তি খাও, পেট পূর্ণ খাও, আর তোমার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করে তুমি মুসলিম নও, মুমিন নও, মানে পূর্ণ মুমিন নও। কি সে বলতে আসবে যে আমি খেতে পাইনি, তোমাকে খবর নিতে হবে। তো এ নয় যে সে চায় না তো পাবে, চায় না তো পাবে দেব কেন, এ নয়, তোমাকে খোঁজ নিতে হবে। এই জাহেল, এই অজ্ঞ ওদেরকে কি মনে করে, ধনী মনে করে, অভাব মুক্ত মনে করে, দূর থেকে বলছে ওর অভাব নেই, অভাব তাহলে তো চাইতো। ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফ, কি কারণে, যেহেতু চায় না। লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা সিমাহুম ফি উজুহিহিম লা ইয়াসালুনা ওটা কোন আয়াত বললেন আপনি, আবার ওদিকে চলে গেলেন যে কি লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইহসাবুহুমুল জাহিলু আগনিয়া তাআরিফুহুম বিসিমাহুম লা ইয়াসালুনা আন-নাসা ইলহাফা। তুমি তাদের মানে লক্ষণ দেখে চিনতে পারবে, তারা কিন্তু মানুষের কাছে নাছুর বান্দা হয়ে চায় না, দেন না, দেখেন না আমার অবস্থা খুব খারাপ, দেন না, দেন না, একবার দুবার তিনবার তাকে বিরক্ত করে ছাড়ছে। মানুষ মানুষ আছে, একবার দিল না, ওজোর দিল, আবার চাই, দেখে কি বলে, ইলহা, নাছোর বান্দা হয়ে চাওয়া। এরা হচ্ছে এরা মিসকিন, কিন্তু নাছোর বান্দা হয়ে চাই না বলে তাদেরকে তুমি মানে ধনী মনে করবে বা অভাব মুক্ত মনে করবে, এটা ঠিক না। তো মিসকিনদেরকে দিতে হবে যাদের সারা বছর চলার মতো নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মিসকিন সে নয় যে এক অথবা দুই টুকরা খেজুর কিংবা এক অথবা দুই মুঠো খানা পেয়ে বিদায় হয়ে যায়। এটা কারা, ফকিররা আছে, দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দরে দাঁড়ালো, দুটো খেজুর দিলেন চলে গেল, কি দুটো পয়সা দিলেন চলে গেল, কে এক মুষ্টি চাল দিলেন চলে গেল, এ মিসকিন না, এ তো দরজায় দরজায় ঘুরতেই থাকবে, এ গোটা গ্রাম ঘুরে, চার পাঁচটা গ্রাম ঘুরে জমা করবে, তবে সেটা গিয়ে রান্না করে খাবে, এ তো ফকির, এ হচ্ছে মুতাসাউল, মানে চেয়ে মেগে খায়। কিন্তু মিসকিন হলো কে, সেই ব্যক্তি যে ভিক্ষা করা থেকে দূরে থাকে, কোনদিন লোকের কাছে হাত পাতে না, ভিক্ষা করে না, ভিক্ষা করা খারাপ না, ভালো, ইনশাআল্লাহ বলবো ভিক্ষা করা কি জিনিস, সে প্রয়োজন মোতাবেক যথেষ্ট রুজির মালিক নয় এবং সাধারণত লোকে তাকে অভাবী বলে চিনতেও পারে না, সে বুঝতে পারে না যে আহারে এর বাড়িতে এক বেলা জোটে আর এক বেলা জোটে না, এর বাড়িতে এক বেলা খায় আর এক বেলা মারে ভাতে খায়, মানে ভাতে মানে ভাতের মার, মানে ভাতের মার ভাতের সঙ্গে মিশিয়ে খায়, আছে না নেই এরকম, আমাকে জিজ্ঞেস করে যে এরকম মানুষ কত আছে, এত অভাবী যে এক বেলা জোটে আর এক বেলা মারে ভাতে খায়, এক বেলা পায় তো এক বেলা পায় না, এক বেলা ভাত খায় এক বেলা রুটি খায়। আমাদের সাধারণত বাঙালিরা রুটি খায় না, নাস্তাতে খায়, কেউ খায় কেউ খায় না, কিন্তু জানেন অভাবীরা রাতে রুটি খায়, অভাবীরা রাতে রুটি খায়, কি জন্য, যেহেতু দুবেলা রান্না করার মতো চাল থাকে না। এরা হচ্ছে কি মিসকিন, এরা চায়ও না, কষ্ট করে করে দিন যাপন করে, কখনো ঋণ করে, কখনো কিছু বন্ধক দেয়, আবার পৌষ মাসে ছাড়িয়ে নেয়, ধান উঠে তখন ছাড়িয়ে নেয়, আবার এইভাবে কোন রকম করে দিন যাপন করে, কেউ বুঝতে পারে না, ভাবে কি এদের খুব চলছে এদের মাশাআল্লাহ, তবে আবার কি। তাহলে এরাই হচ্ছে প্রকৃত মিসকিন, পেটে খোদা রেখে মুখে লাজ করে। আর আমাদের বাংলাতে কি বলে, পেটে খোদা মুখে লাজ করে লাভ নেই, কিন্তু এরা মিসকিনরা কিন্তু না, পেটে খোদা আছে মুখে লাজ, চাইতে পারে না, না খেয়ে থাকবো তবু কারো কাছে হাত পাতবো না, মাথা উঁচু তাদের, তাদের মাথা হচ্ছে উঁচু। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, যেটা বললাম, নীল ফোকারা ইল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে অবরুদ্ধ হয়েছে বা রয়েছে বলে ভূপৃষ্ঠে গমনাগমনে শক্তিহীন সেই দরিদ্রজনদেরকে ব্যয় করো, ভিক্ষা হতে নিবৃত থাকার কারণে অজ্ঞ লোকেরা তাদেরকে অবস্থা সম্পন্ন বা অমুখাপক্ষী বা অভাবশূন্য মনে করে, তুমি তাদেরকে তাদের লক্ষণ দ্বারা চিনতে পারবে, তারা লোকের নিকট ব্যাকুল ভাবে যাচাঙ্গা ভিক্ষা করে না, ব্যাকুল ভাবে মানে নাছোর বান্দা হয়ে, তাও না দিলে, আপনি দেখেছেন কোন সময়ে দু একটা বাচ্চা পায়ে কেমন জড়িয়ে ধরে, পা ছাড়তেই চায় না, কোন বাবু তো দুই তিন পদক্ষেপ টেনে টেনে নিয়ে যায়, আরে ছাড়তেই চায় না, ওই আমাদের দেশেই কথা বলছি, পা ছাড়তে চায় না, অনেকে বলে অভ্যেস, এরা হচ্ছে অভ্যাসগত ফকি, হতে পারে অভ্যাসগত, কিন্তু কিভাবে চায়, এরকম নাছোর বান্দা হয়ে চাওয়া, মানে নেবে তবে ছাড়বে, পেছনে পেছনে বাবু দেন না, এ বাবু দেন না, এ বাবু দেন না, আবার কেউ কেউ কিছু যদি না দেন তা আবার গালি দেয়, বলে ও নিজেই ফকির, ওকে মিসকে ওকে ভিক দে, সে চাইছে দিল না, তখন বলে ও নিজেই ফকির ওকে ভিক দে। ফকিরা আসলে নিজেরা আপোষে বলা বলি করে, নাউজুবিল্লাহি মিন জালিক। নম্বর তিন, সাদকার কাজে সংশ্লিষ্ট কর্মচারী যে নিযুক্ত আছে জাকাতের কাজে, যে লোককে জাকাতের মাল আদায় করার জন্য, তা হেফাজত করার জন্য এবং হকদারের মাঝে বন্টন করার জন্য, বিলি বন্টন করার জন্য কর্তৃপক্ষ নিয়োজিত করেছেন, সেই ব্যক্তি ধনী হলেও ওই মাল থেকে বেতন হিসাবে তাকে অর্থ দেওয়া যাবে বা সে নিতে পারবে। সে ধনী কিন্তু সে চাকরি করছে, এই যেমন এখানকার মিসকিন অফিসগুলো দেখেছেন, এখানে বড় বড় সব মানে বড় বড় বড় ঘরের ছেলে তারা চাকরি করছে, তো এই চাকরিটা যে করছে জাকাতের পয়সা থেকে তো বেতন পাচ্ছে, তো সেই হিসাবে আমাদের দেশের যেগুলো মাদ্রাসা সেই মাদ্রাসাগুলোতে কি দেওয়া হয়, এতিমখানাগুলোতে কি দেওয়া হয়, জাকাত দেওয়া হয়, জাকাত ওসর ফেতরা এইসব দেওয়া হয়, তো সেখানে মোদারেসরা দেখবেন বড় বড় ঘরের ছেলে, কিন্তু তারা বেতন নিচ্ছে, তারা কি হারাম খাচ্ছে না, তাদের জন্য এটা জায়েজ যেহেতু তারা ওই কাজে সংশ্লিষ্ট কাজে জড়িত আছে। নম্বর চার, যার মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক, মানে মুআল্লাফাতে কুলুবুহুম, দুর্বল ইমানের মানুষকে ইমান ও ইসলামে সবল করার জন্য জাকাত দেওয়া বৈধ, দিনের বৃহত্তর স্বার্থে ওই অর্থ ব্যয় করে মুসলিম অথবা ন মুসলিমকে দিনে সুপ্রতিষ্ঠিত করা জরুরি, যেমন ইসলামে অনুরাগী কাফেরকে ইসলামে অধিক আকর্ষণ করার লক্ষ্যে জাকাত দেওয়া যাবে। আপনি সৌদি আরব থেকে গেছেন, আপনার এক আত্মীয় বা এমন এক লোক এলো, নামাজ পড়েন, আপনি জানেন যে বেনামাজি, জানেন কি যে লোকটা বেনামাজি আপনার কাছে এলো, আশা নিয়ে এসেছে, আপনি জানছেন যে কি জন্য এসছে, গেলেই বুঝতে পারবেন, আপনি এলেই বুঝতে পারবেন যে কি জন্য এসেছে। কিছু লোকের সালাম শুনে বোঝা যায় যে সালামটার মতলবটা কি, তাই না, বুঝা জানে, তো আপনি বুঝতে পারবেন যে কেন এসেছে, আর আপনি জানেন যে নামাজ পড়ে না, আপনি দিলেন সে চলে গেল, নামাজ পড়বে সে, কিন্তু যদি বলেন দেখো বাবু আমি শুনেছি তুমি নামাজই নাও, নামাজ পড়ো না ঠিক মতো, বা একবারই পড়ো না, তুমি খালি জুমায় জুমায় নামাজ পড়ো, জুমায় জুমায় নামাজ পড়লে এক জুমাও বাদ দেয় না বাবা, নামাজি হয়ে না, তাহলে নামাজি হতে হলে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে হবে, তুমি নামাজ পড়ো না বাবা, শোনো এক কাজ করো, আমি এখন আপাতত তোমাকে হাজার পাঁচেক টাকা দিচ্ছি, তুমি যদি পাক্কা নামাজি হও আগামী বছর থেকে তোমাকে দশ হাজার টাকা দেবো, তাহলে টাকার জন্য তো সে নামাজ পড়ল, ইনশাআল্লাহ টাকার জন্য সে শুরু করলেও একদিন না একদিন দেখবেন সমস্যা নেই, সে তার নিয়ত সে বুঝবে, আমার কর্তব্যটা কি তাকে আমি আকর্ষণ করছি, এই যেমন অমুসলিমকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য আপনি টাকা খরচ করছেন, সে টাকার লোভে কি হলো এলো, তারপরে তার নিয়ত পাল্টাতে পারে না, পারে না, সে দেখার দায়িত্ব আমার নেই। আপনি এই মাদ্রাসার ছাত্রগুলোকে জিজ্ঞেস করেন যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে, হাফেজ বলেন, কারি বলেন, আলেম বলেন, আর কি সব বলে, মুফতি বলেন, যখন প্রথমে তো মাদ্রাসায় পড়তে যায় তখন তাদের কি নিয়ত থাকে বলুন তো, আল্লাহর দিন প্রচার করব, থাকতে পারে তার মা বাপের এতে হয়তো থাকতে পারে, খুব কম থাকবে, বেশিরভাগ লোকেরা যারা স্কুল কলেজে তারা তো ওপেন, তারা তো ওই পয়সার জন্যই যায়, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, তাদের ব্যাপারই নেই, তাদের নিয়ত যদি দুনিয়া হয় সমস্যা নাই, কিন্তু যদি দিনের শিক্ষা শিখতে গিয়ে নিয়ত যদি দুনিয়া কামানো হয় তাহলে কি আখেরাতে জাহান্নাম ছাড়া কিছু মিলবে না, বুঝলেন, তাহলে এই যে ছাত্রগুলো যাচ্ছে তারপর ধীরে ধীরে যখন বড় হচ্ছে উঁচু ক্লাসে পড়ছে তখন বুঝতে পারছে, তখন তারা নিয়তটাকে কি করে পাল্টে নেয়, সবাই কি পাল্টায় সে আলাদা কথা, কিন্তু যারা আলেম, যারা ভালো আলেম হয় তারা ঠিক যত ইলেম বাড়বে তত তাকওয়া বাড়বে, তখন নিয়তটাকে পাল্টে নেয় যে আমার কাজ এটা নয় যে আমি টাকা কামাবো, আমার টাকা আমার কাজ হলো যে আমি আল্লাহর দিনকে, আল্লাহর দিন প্রচার করব, আল্লাহর কালেমাকে উঁচু করব, এই নিয়ত যদি পরিবর্তন না করে তাহলে তার জন্য অপেক্ষা করছে কি জাহান্নাম, সর্বপ্রথম জাহান্নামকে প্রজ্বালিত করা হবে তিন প্রকার ব্যক্তি দিয়ে, তার মধ্যে এক প্রকার হলো কে, এই ব্যক্তি যে ব্যক্তি তোমার রাস্তায় আমি ইলেম শিক্ষা করেছি, কোরআন পড়েছি এবং না কাজাব থা, তুমি এই জন্য পড়েছো আর তোমাকে লোকে কারি বলে আলেম বলে, আর কোন ব্যক্তি শহীদ ব্যক্তি শহীদ, আর তিন নম্বর কে, হ্যাঁ দানশীল দাতা যে, তো মোট কথা হচ্ছে যা মনকে আগ্রহী করার জন্য, ইসলামে অনুরাগী করার জন্য আপনি জাকাত দিতে পারেন। তো বহু আলেম তারা স্বীকার করেছেন যে আমরা শুরুতে পড়েছি, শিক্ষা গ্রহণ করেছি, মাদ্রাসায় শিখেছি, পড়েছি, কিন্তু টাকার জন্য, দুনিয়ার জন্য। আমরা অত বুঝতাম না যে দুনিয়ার জন্য শিখতে হয় না, হাদিস কোরআন দুনিয়ার জন্য শিখতে হয় না। কিন্তু তার মানে প্রথমত যখন পড়তে শুরু করলাম দুনিয়ার জন্য, কিন্তু এলেম এটা অস্বীকার করল যে দুনিয়ার জন্য হবে, বরং শুধু দিনের জন্য হবে, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্যই এলেম শিখতে হবে, এই কথাই এলেম আমাকে বুঝিয়ে দিল। ছোট বাচ্চা মাদ্রাসায় যেতে চায় না, তখন তাকে নানাভাবে বুঝাতে হয়। আমরা যখন মাদ্রাসায় গেছি তখন বিভিন্ন রকম বলেছে। কেউ বলছে যে মাদ্রাসায় পড়ছে, হ্যাঁ মাদ্রাসায় পড়ে কি হবে, চাকরি পাওয়া যায় না। অবশ্য বাংলাদেশের কথাটা আলাদা একটু, হ্যাঁ আমাদের দেশে মাদ্রাসায় পড়ে কোনো চাকরি, মাদ্রাসা বলতে এই যে খারেজি কমই মাদ্রাসা যাকে বলে, এসব মাদ্রাসায় পড়ে সরকারি চাকরি পাবেন না। সরকারি মাদ্রাসায় পড়লে সরকারি মাদ্রাসায় চাকরি পাবে, কিন্তু কমই মাদ্রাসায় পড়ে কি হবে, ওই মসজিদে ঝাড়ু দিতে হবে, লোকের লাথি খেতে হবে, ওই দরজা দরজা ভিক্ষা করতে হবে, এই জন্য ভিখারি বিদ্যা নাম রেখে বসে আছে, তাই না? তো শুরুতেই মানে মন মানসিকতা একদম ক্ষীণ হয়ে যায় যে হ্যাঁ, যেমন স্কুল কলেজের ছাত্ররা পড়ে আমি ডাক্তার হব, আমার বাবা ডাক্তার আমাকে ডাক্তার হতে হবে, আমার বাবা ইঞ্জিনিয়ার আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এই রকম এক একটা নিয়ত দেখে তারা কি করে পরে, তাদের মনে বল থাকে। আর এদের মনে সব সময় দুর্বল, খায় এমন জিনিস যাতে শরীর দুর্বল হয়ে যায়, খায় কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ চিবিয়ে বাসি ভাত খায় যাতে শরীর দুর্বল হয়ে যায়। আর সমাজের কাছ থেকে যে কথা, যে শব্দ, যে আওয়াজ শুনতে পায় তার জন্য মন দুর্বল হয়ে যায়। তাহলে এই দিন শিক্ষায় কোন আলেম কে ভালো আলেম হয় বলুন আমাকে? তাহলে মনও দুর্বল হয়ে যাচ্ছে, তার শরীরও দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য দায়ী ওই আলেম মৌলবি কি করছো, ওদেরকেই দায়ী করছো। এই মোল্লারাই মাটি করলো, এই আলেমরাই মাটি করলো। আলেম তৈরি করার ব্যবস্থা কই? তোমার সরকার নেই তো তোমাকে করতে হবে, সরকার যে জিনিসের দায়িত্ব নেয়নি তোমাকে নিতে হবে। সরকার যদি খুনের বদলে খুনের ব্যবস্থা না থাকে তো তোমাকে নিতে হবে, তাই না? তাতে ঠিক আছে, এইসবগুলো করবে, কিন্তু যেটা দরকার সেটা না। সরকার খবরদার আইন হাতে তুলে নিও না, ও ঠিক আছে আইন হাতে তুলবে না, কিন্তু তোমার দিন প্রচারের কাজ যদি তোমার তাগুদ সরকার না করে তোমাকে নিজে করতে হবে না? হবে না, তোমাকে করতে হবে। সুতরাং যারা মাদ্রাসা হেফজেখানা এই দিনী প্রতিষ্ঠানের ছাত্র, তারা শুরুতেও যদিও বা দুনিয়ার জন্য যায়, তাদেরকে ধীরে ধীরে ধীরে ধীরে বোঝাতে হয় বাবা দেখো দিন শিক্ষা করতে এসেছ, দুনিয়ার ধান্দার এখন না, সেখানেও তাদের মন দু ভাই, তাহলে কি ভবিষ্যৎ আমাদের, কি করে খাবো আমরা, এ এক দুশ্চিন্তায় পড়ে, পাশ করে কি করব, কোথায় যাব, এই নানা রকম মানে ছাত্রদের মধ্যে এক প্রকার গুঞ্জন থাকে যে আমরা কি করব ভবিষ্যতে গিয়ে, ভবিষ্যতে নাগরিক হয়ে আমরা কি করব, সরকার চাকরি দেবে না তাহলে আমরা মসজিদে থাকবো, মসজিদে ঝাড়ু লাগাতে হবে, হেরিকেনের কাজ মুছতে হবে, তারপরে একটু ভুল হলে পরে লোকের লাথি খেতে হবে, নানা রকম কথা, একটু কামাই হলে হ্যাঁ তাদেরকে মাথা কিনে তাদের মাথা বিক্রি হয়ে যাবে ওখানে, আর মাদ্রাসায় পড়াতে হলে বুঝতেই পারছেন যে আদায় করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো মোট কথাই হল যে আমি কোথা থেকে কোথায় চলে গেলাম এই কথা হয়তো অন্য জায়গাতে আসতেও পারে আমাদের সামনে, পিস টিভিতেও অনেকে কথা আলোচনা করেছি। তো মোট কথা হলো যদি কাউকে ইসলামের দিকে অনুরাগী করার জন্য, নামাজি বানাবার জন্য আপনি আপনার জাকাত, আর মনে রাখবেন যে বেনামাজিকে জাকাত দিলে কবুল হবে না হবে না মইনুল, বেনামাজিকে জাকাত দিলে জাকাত কবুল হবে না হবে না, বুঝলাম। কিন্তু যদি বেনামাজি হলো আপনি বললেন না, তাহলে জাকাত দিলে জাকাত হবে কবুল? কেন বেনামাজিকে জাকাত, বেনামাজি মুসলমান না, ব্যাস তাকে জাকাত দিলে জাকাত কবুল হবে না কেন? যেহেতু সে আপনার কাছে কাফের, বেনামাজি আপনার কাছে কাফের, অতএব তাকে আপনি জাকাত দেবেন কেন? জাকাতই কবুল হবে না। নামাজি দেখে জাকাত দেন। আর এই অবস্থা যদি হয় দেখবেন সমাজে নামাজির সংখ্যা বাড়ছে, কিন্তু বাদশাহ বলছে তাহলে তো সবাই পয়সার জন্য নামাজ পড়বে, পড়লো তো পড়লো, আমার সেটা দেখার দরকার নেই বাদশাহ মিয়া, আমার দেখার দরকার নেই, আমার নামাজই তৈরি করতে হবে আমাকে। তারপরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাকে হেদায়েত, হেদায়েত কি তোমার হাতে আছে বাদশাহ? আমার হাতে আছে, কারো হাতে নেই, আল্লাহর হাতে। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মাইনে আসে। আমাদেরকে একটা কারণ, শুধু একটা কারণ দেখিয়ে দেন, একটা পথ দেখিয়ে দেন শুধু, বাস যাই হোক। এখন চলুন পাঁচ নম্বর হচ্ছে দাসমুক্তি। দাসমুক্তি, একজন কৃতদাসকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তি দেওয়ার মানসে। দাসত্ব প্রথা আছে না নেই, না মানসুখ হয়ে গেছে? আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু ইসলাম এই দাসত্ব মুক্ত করার জন্য বহু উদ্বুদ্ধ করেছেন, বহু উদ্বুদ্ধ করা হয়েছে, যাতে করে মানুষ নিজেকে দাসত্ব মুক্ত করতে পারে, মানুষ যেন মানুষের দাস হয়ে না থাকে। দাসত্ব মুক্ত করার জন্য জাকাতের মাল ব্যয় করা যাবে। আপনি নিজে আপনার জাকাত দিয়ে লোকটাকে কিনে নেন, নিয়ে কি করেন, মুক্ত করে দেন, মানুষটা যেন মুক্ত হয়ে যায়। এটা একটা ইসলামের মহান আদর্শ। তদনুরূপ অর্থ চুক্তির সাথে যে দাসত্ব বরণ করেছে তাকে ওই মাল থেকে সাহায্য দিয়ে, সাহায্য করে স্বাধীন করা যাবে। মানে আপনি কিনে নেন, আর না হয়তো তাকে দেন, সে আপনার নিজেকে ছাড়িয়ে নেয়। যে ব্যক্তি বন্দী আছে তার জন্য মুক্তিপণ হিসাবে অর্থ ব্যয় করা যাবে। মনে করুন আপনি শুনেছেন আমাদের এগুলোতে, সিজনগুলোতে, কি বলে এগুলোকে, জেলখানাগুলোতে, জেলখানায় দেখবেন রমজানে অনেক কয়েদি মুক্তি পায়। কিভাবে পায় বলুন তো, যাদের ওই টাকা সংক্রান্ত ব্যাপারে যারা বন্দী থাকে, ওই যেমন অ্যাক্সিডেন্ট করেছে, দিয়াত লাগবে কি, গাড়ির জরিমানা লাগবে কি, ঋণগ্রস্ত আছে, ধরা পড়ছে, কখনো কখনো হঠাৎ করে তাকে ছেড়ে দেয়। কেন? কারণ তার টাকাটা অন্য কেউ পরিশোধ করে দেয়। এ হচ্ছে কি, বন্দী অবস্থায় অর্থদণ্ডে পড়লে পরে সে পরিশোধ করতে পারছে না বলে তো জেলে আছে। তার তো বেচারি এমন কোন দোষ নেই, সে পাচ্ছে না বলে, তা এই বলে কোন মানুষ যদি নিজের জাকাত থেকে ছাড়িয়ে নেয় তাহলে ছাড়াতে পারবে। ছয় নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধ করার মতো অর্থ দেওয়া হবে জাকাত থেকে। যদি ওই ব্যক্তির দিন চলে যায় কিন্তু মোটা অঙ্কের ঋণ পরিশোধ করার মতো অর্থ নেই, রোজারে রোজ খায়, চলে যায় সচ্ছল, কিন্তু সমস্যা হচ্ছে কি, ঋণটা পরিশোধ করার মতো টাকা নেই, টাকা করতে গেলে নিজে সমস্যায় পড়ে যাব, তখন তাকে জাকাত দেওয়া হবে। যে ব্যক্তি অর্থদণ্ডে দণ্ডিত বা আদায় করতে অক্ষম তাকেও জাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। ঋণগ্রস্ত পিতাকে তার ছেলে অথবা ঋণগ্রস্ত ছেলেকে তার পিতা জাকাত দিয়ে সাহায্য করতে পারে কিনা তা নিয়ে মতভেদ আছে। ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন দিতে পারে। কি বুঝলেন এখানে, আপনি নিজের টাকা আপনার ছেলেকে দিতে পারেন, আপনার নিজের জাকাত আপনার ছেলেকে দিতে পারেন? হ্যাঁ, না, তেমনি ছেলে তার জাকাতের টাকা বাপ মাকে দিতে পারে না, যার ভরণ পোষণ ওয়াজে তাকে দেওয়া যাবে না। কিন্তু বলছেন যদি কোন পিতা এইভাবে ঋণগ্রস্ত দেখে, ছেলে দেখছে যে আমার পিতা ঋণগ্রস্ত আছে, তো কোন কোন ওলামা বলছেন যে তাকে ছেলে জাকাত দিয়ে ঋণমুক্ত করতে পারে। জ্ঞাতব্য যে ব্যক্তি কোন বিধেয় বা বৈধ কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয় তাকেই জাকাত থেকে সাহায্য করা যাবে। পক্ষান্তরে যে ব্যক্তি অবৈধ কাজ করতে গিয়ে, যেমন মদ খেতে খেতে অভ্যেসী হয়ে ঋণগ্রস্ত হয়েছে, মদ মেলে না, হিরোইন চাই, জুয়া খেলতে খেলতে ঋণগ্রস্ত হয় না, হয় না, তাকে জাকাত থেকে সাহায্য করবেন? না, খবরদার না, খবরদার না। একজন মদের ব্যবসা করছিল, ব্যবসা করতে করতে মার খেয়ে গেছে, এমন মার খেয়েছে যে কোমর ভেঙে গেছে, তাকে আপনি জাকাত দিয়ে সাহায্য করবেন? খবরদার না, খবরদার, জাকাত থেকে তাকে সাহায্য করবেন না। বিশ্বগমনে জুয়া খেলতে গিয়ে সর্বস্ব হারিয়ে ঋণগ্রস্ত হয়েছে, তাকে জাকাত দিয়ে সাহায্য করা যাবে না। যাকে জাকাতের মাল দিয়ে সাহায্য করা হবে তাকে এ কথা জানানো জরুরি যে ভাই এটা আমি জাকাত থেকে দিচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না, তো বলুন কেন? হ্যাঁ, না, একটা লোককে আপনি জাকাতের টাকা দিচ্ছেন, তাকে কি বলতে হবে এটা জাকাত দিচ্ছি? আপনি তাকে হকদার মনে করছেন, দেন, যদি মনে না করেন দেবেন না, তাকে বলবেন না তুমি কি জাকাতের হকদার, এটা আমি জাকাত দিচ্ছি, আরে তাকে অপমান করা হচ্ছে, এটা তাকে অপমান করা হচ্ছে, তো তাকে বলে দেওয়াও জরুরি নেই যে জাকাত দিচ্ছে। সে বুঝলো, যা বুঝলো বুঝলো, আর তারও বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। সে যখন চাই না, সে যখন চেয়ে নিচ্ছে না, তখন তার জন্য সেটা হালাল। অনেকে বলেছেন নিজের টাকা বাঁচানোর উদ্দেশ্যে এমন করা বৈধ নয়, কিন্তু কোনটা বলছিলাম, কাউকে ঋণ দেওয়ার পর সে জাকাতের হকদার হলে, মনে করুন আমার কাছে বিল্লাল মিয়া 50,000 টাকা ঋণ নিল, ঋণ নেওয়ার পরে সে বেচারি কোনো মতেই শোধ করতে পারছে না, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত খাওয়ার হকদার, কিংবা আস্তে আস্তে আরো গরিব হয়ে গেল তো গরিবও জাকাত খাওয়ার হকদার, তো আমি বললাম কি ঠিক আছে, তোমার 50,000 টাকা তোমাকে দিতে হবে না, আমি মাফ করে দিলাম, আমি আমার জাকাত থেকে গণ্য করলাম। এটা জায়েজ না? জায়েজ না। কেউ কেউ বলছে তুমি নিজের মাল বাজালে, ওই টাকাটা তুমি পেতে না, ওটা নষ্ট হয়ে যাচ্ছিল না, তুমি তোমার জাকাতের হিসাব থেকে তোমার নিজের মাল বাঁচালে, জায়েজ না। বুঝতে পারছেন? আর অনেকে বলছেন নিজের টাকা বাঁচানোর উদ্দেশ্যে এমন করা বৈধ নয়, কিন্তু অন্যান্য অনেকে বলেছেন যে যদি সত্যিই সে জাকাতের হকদার হয়, আপনি বোঝেন, তাহলে তার ঋণ মকুব করে জাকাত থেকে শোধ করা হয়, তাকে একথা জানিয়ে দিতে হবে যে ভাই আমি তোমাকে জাকাত থেকে এটা পরিশোধ করে দিচ্ছি, তাকে জানিয়ে দিতে হবে। ঠিক আছে, তাতে যদি সে সম্মত হয় তো ভালো কথা, এটা দেওয়া বৈধ হবে। আগেই বললাম যে মতবিরোধ আছে। যারা প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত মানুষ তারাও এই পর্যায়ে পড়ে। প্রাকৃতিক দুর্যোগগ্রস্ত মানে 40 বিঘে সম্পত্তিতে ধান লাগিয়েছিল, গ্রীষ্মের ধান, আর হঠাৎ করে শিলাবৃষ্টি হলো, একদম ধান কি হয়ে গেল, মাটিতে শুয়ে গেল। এই অবস্থা কি হবে? অনেক আত্মহত্যা করে, অনেক চাষি আত্মহত্যা করে। আলু বিঘে কে বিঘে আলু, বহু আলু ছিল, হঠাৎ করে এমন সময় হলো বৃষ্টি হয়ে গেল, সমস্ত আলু ধসা লেগে গেল, মারা কি বলে এটাকে, পচে গেল। তো আত্মহত্যা করবে না করবে না? এমন লোক যার কোমর ভেঙে গেছে, মোমেন কোনদিন আত্মহত্যা করে না, তার মন সবল, এমন লোককে সাহায্য করতে হবে, তখন ওই জাকাত থেকে সাহায্য করা যাবে, তাদেরকেও প্রয়োজন মতো জাকাত দেওয়া যেতে পারে। যারা গরিব মানুষ, যাদেরকে সহজে নিঃস্বার্থভাবে কেউ ঋণ দিতে চায় না, ঋণ কাকে দেওয়া হয়, সুদবে কিসে, ঋণ দিলেই জিজ্ঞেস করে ঋণ সুদবে কিসে, ওকে দিও না। আপনি নিজেও ভাববেন যে ঋণটা দেবো, ও সুদবে কিসে, ও কি আছে যে ঋণটা পরিশোধ করবে, ঠিক কিনা? এই জন্য লোকে ঋণ দেয় না কেন? লোকে ঋণ দিলে 500 টাকা, ঋণ দিলে 250 টাকা দান করা সৎকা হয়, তবুও ঋণ দেয় না কেন? এই জন্য যে আমার টাকাটা গোটাই মারা যাবে, আর পরিশোধ করে হ্যাঁ বেতন আছে, বেতন পেলেই আমাকে দিয়ে দেবে, হ্যাঁ নাও, ঠিক কিনা? এখন যেহেতু গরিব মানুষকে কেউ ঋণ দেয় না, এই ভয়ে যে আমি টাকাটা ফেরত পাব না, সেক্ষেত্রে তাদেরকে ঋণ দেওয়ার জন্য জাকাতের একটা ফান্ড তৈরি করে দাও। ফান্ড তৈরি করার পর বিনা স্বার্থ বিনা সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করো। কোন মানুষকে শুধু জাকাত দিয়ে খাওয়ার অভ্যস্ত করে দিলে সে খেতেই থাকবে, কিন্তু ঋণ বলে দিলে ঋণটা পরিশোধ করার চেষ্টা করবে কমসে কম। আর যদি শেষকালে পরিশোধ নাও করতে পারে তো সমস্যা নেই, জাকাতের টাকা সে হকদার, সেহেতু সমস্যা নেই। নম্বর 7, আল্লাহর পথে। আল্লাহর পথ অর্থাৎ সেই ইলম ও আমলের পথ যা আল্লাহ সন্তুষ্টির দিকে মানুষকে অগ্রসর করে। আল্লাহর যে কোনো পথ, যাতে আল্লাহর দিন বজায় থাকে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা হয়, আল্লাহর ইলম শিক্ষা করা, ইত্যাদি ইত্যাদি আমলের কাজ করা হয়। আল্লাহর পথে কেবল আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য যারা জিহাদ করে তাদেরকে প্রয়োজন মতো জাকাতের মাল দেওয়া যাবে। জাকাতের মাল দিয়ে জিহাদের জন্য অস্ত্র শস্ত্র সাজ সরঞ্জাম এসব কেনা যাবে। আল্লাহর পথে সংগ্রামকারী তালেবে ইলম, এই কথাটা অনেকেই মানতে চায় না, কেউ বলে না শুধু জিহাদের জন্য বলা হয়েছে, আর অনেক আলেম বলছেন না, জিহাদ বলতে আম জিহাদ, সব রকমের জিহাদ। যে ইলম শিক্ষা করছে সেও একজন সংগ্রামকারী, সেও একজন জিহাদি, যদিও তাতে কেতাল নেই। অতএব এই তালেবে ইলমকে কিংবা ইলম চর্চার জন্য আল্লাহর দিনকে ও মুসলিমদের জান মাল ও দেশকে দুশ্মনের হাত থেকে রক্ষার জন্য যেমন সশস্ত্র সংগ্রামের দরকার, তেমনি দরকার আল্লাহর দিনকে বাঁচানোর জন্য দিনই ইলমের কলম ও জীবের জিহাদের। শুধু জিহাদ করো আর যদি দিনই ইলম না রাখো তাহলে কি হবে? তাহলে তো অবস্থা খারাপ হবে। বলা বাহুল্য, উক্ত জিহাদ ও ইলম প্রচার করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে। অতএব দিনই মাদ্রাসা পরিচালনা, দিনই বই পুস্তক ক্রয় ও প্রকাশ করার জন্য জাকাতের মাল ব্যবহার করা বৈধ। আর আগেই বললাম যেহেতু এতে মতভেদ আছে, প্রকাশ থাকে যে আল্লাহর পথ বা রাস্তায় বলতে মসজিদ পড়ে না, এবং আল্লাহ তাহলে মসজিদটাও তো আল্লাহর পথে, ওটাও তো আল্লাহর ওখানে নামাজ পড়া হয় না, যেহেতু ওখানে সবাই মিলে বড় লোকরা গিয়েও নামাজ পড়বে, হজও তাতে সামিল না, ওটাও আল্লাহর রাস্তায়, অত ওখানে দাও জাকাত, কেউ হজ করতে যাচ্ছে জাকাত থেকে দাও, হজ করে আসুক না, তা না, কারণ তা কেবল সামর্থ্যবান ব্যক্তির উপরে ফরজ। হজ কার উপরে ফরজ? সামর্থ্যবান ব্যক্তির উপরে। যেমন জনসাধারণের জন্য রাস্তাঘাট নির্মাণের খাতে সে অর্থ ব্যয় করা বৈধ নয়। আপনার জনসাধারণ রাস্তা হবে জাকাত থেকে দিচ্ছেন না, আপনি তো চলুন ওতে, তাই না? আর শেষ হচ্ছে কি বললাম, মুসাফির। মুসাফির ধনী হলো বৈধ সফরে বের হয়ে যদি তারা রাহা খরচ শেষ তো চুরি হয়ে যায়, তাহলে তার ঘরে ফেরার মতো তার সে অর্থ দান করা যাবে জাকাত থেকে। বাদশামিয়া, একটা লোক চট্টগ্রাম থেকে ঢাকা কদ্দুর কদ্দুর 400 কিলোমিটার, বেশ আড়াইশ দিন, যাই হোক কমসে 200 থেকে বেশি, চট্টগ্রাম থেকে একটা লোক ঢাকা যাচ্ছে, ঢাকাতে একটা ভালো ফিল্ম চলছে, তো সে বেচারি চট্টগ্রাম থেকে বেরিয়ে গেল, মাঝপথে তার সব লুট হয়ে গেল। সে এখন বলছে ভাই আমি কি করে বাড়ি যাব। তো বালসাহ ঠিক আছে আমার তো জাকাতের মাল আছে, আচ্ছা নাও যাও ভাই, তুমি হচ্ছে ইবনে সাবিল, ইবনে সাবিল মুসাফির কি নাও, ইবনে সাবিল হ্যাঁ চলবে। আমি তো বলছি জানে, না জানলে আলাদা কথা, আমি জানছি তার সফর, তার সফর হারাম কাজে ছিল, তাহলে তাকে জাকাত দেওয়া যাবে না, আমি জানলে, না জানলে দিলে আলাদা কথা। আর যে জানে যে আমার সফরটা হালাল ছিল না, তারও নেওয়া উচিত নয়, জায়েজ নয়। উক্ত আট প্রকার জাকাতের হকদারের মধ্যে যদি সকলের প্রয়োজন সমান আকার থাকে তাহলে সকলকে ভাগ করে দিতে হবে, যার প্রয়োজন বেশি তাকে অগ্রাধিকার দিতে হবে। ওই আটটা খাত বলে আটটা খাতেই কি বিলি করতে হবে? না, জরুরি না। আপনার এমন হতে পারে যে আটটা খাত আপনার সামনে নেই, আর অথবা আছে কিন্তু যেটা বেশি বেশি জরুরি তাকে দিতে হবে। অবশ্য বলবো যে কাকে জাকাত দিলে বেশি স্বভাব, জাকাত কাকে বেশি দিতে হবে, মানে অগ্রাধিকার দিতে হবে, ইনশাআল্লাহ আগামী দর্শে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।